তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো মাবুদ নেই, তবুও কি তোমরা ভয় করবে না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون. তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল, এ তো আমাদের মতোই একজন মানুষ বই নয়, তোমরা যা খাও সে তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপে ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা কোথায় হতে পারে? আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين. সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين. তিনি বললেন, হে আমার পালন কর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, কিছুদিনের মধ্যে তারা অনুতপ্ত হবে, অতঃপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্তা তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম, অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়। এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি। কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থাকতে পারে না। এরপর আমি একাদিক্রমে আমার রসুল প্রেরণ করেছি, যখনই কোন উম্মতের কাছে তার রসুল আগমন করেছেন তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে, অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি, সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতপর আমি মূসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে, অতপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল। তারা বলল, আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস। অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হল। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়। وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। ইয়া আইয়ুহা আর-রুসুল কুনু মিনাত ত্বয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলীম হে রসুলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালন কর্তা, অতএব আমাকে ভয় করুন। فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে, প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّى حِينٍ অতএব তাদের কিছুকালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন। أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি, তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না। ان الذين هم من خشيه ربهم مشفقون والذين هم بايات ربهم يؤمنون নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্তুষ্ট, যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে। والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجله انهم الى ربهم راجعون যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না এবং তারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। أولئك يسارعون في الخيرات وهم لها سابقون তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। বাল কুলুবুহুম ফী গামরাতিন মিন হাযা ওয়া লাহুম আ'মালুম মিন দুনি যালিকা হুম লাহা আ'মিলুন না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরো কাজ রয়েছে যা তারা করছে। হাত্তা ইযা আখাযনা মুতরাফীহিম বিল আযাব ইযা হুম ইয়াজআরুন এমন কি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে। লা তাজআরুল ইয়াউমা ইন্নাকুম মিন্না লা তুনসারুন অদ্য চিৎকার করো না, তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আ'কাবিকুম তানকিসুন তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে। مستكبرين به سامرا تهجرون افلم يدبروا القول ام جاءهم ما لم يات اباءهم الاولين অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে, অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? أم لم يعرفوا رسولهم فهم له منكرون نا ترى تدر رسول كي چلنا فلترى تاكي أشيكار كاري أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون نا ترى بولي جي تيني پاگول বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের ولو اتبع الحق اهواءهم لفسدت السماوات والارض ومن فيهن بل اتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো তবে নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিজিক দাতা وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন আর যারা পরকাল বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে ولقد اخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হলো না এবং কাকুতি মিনতিও করলো না حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের কান চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে তিনি প্রাণদান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবারাত্রির বিবর্তন তাঁরই কাজ তবুও কি তোমরা বুঝবে না বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত তারা বলে যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছে এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয় قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার যদি তোমরা জানো তবে বলো এখন তারা বলবে সবই আল্লাহর বলুন তবুও কি তোমরা চিন্তা করো না বলুন সপ্তাকাশ ও মহা আরশের মালিক কে এখন তারা বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা ভয় করবে না قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه ان كنتم تعلمون বলুন তোমাদের জানা থাকলে বলো কার হাতে সব বস্তুর কর্তৃত্ব যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون এখন তারা বলবে আল্লাহর বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে কিছুই নয় আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তারা তো মিথ্যাবাদী ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون الله كنو شانتان گرهن قارنني ايبن تار شاتي كنو معبود ني থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্য জনের উপর প্রবল হয়ে যেত তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী তারা যাকে শরীক করে তিনি তা থেকে ঊর্ধ্বে কুল রাব্বি ইম্মা তুরিয়ান্নী মা ইউআদুন বলুন হে আমার পালন কর্তা যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান হে আমার পালন কর্তা তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম ادفع بالتي هي احسن السيئه نحن اعلم بما يصفون মন্দির জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত وقل رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون বলুন হে আমার পালনকর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনই নয় এ তো তার একটি কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে এবং তারা দোজখে চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين তারা বলবে হে আমাদের পালনকর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি ربنا اخرجنا منها فان عدنا فاننا ظالمون قال اخسؤوا فيها ولا تكلمون হে আমাদের পালনকর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব আল্লাহ বলবেন তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাদের একদল বলত হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্র রূপে গ্রহণ করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কি পরিমাণ বিলম্ব করলে বছরের গণনায় قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين ترى بولبي أمرا এক দিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله বলবেন তোমরা তাতে অল্প দিনই অবস্থান করেছো যদি তোমরা জানতে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরশের মালিক ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না বলুন হে আমার পালনকর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী